ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين যেমনটি আপনারা জানেন এবং যেভাবে এলান করা হয়েছিল রোজাতেও এবং রোজার পরেও ঈদ এসেছে, সেই ঈদের খুশির মুহূর্তে আমাদের পুরস্কারের দিন নির্ধারিত ছিল, তার আগে সবাইকে জানাই ঈদ মোবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। আমরা এইসব যে আয়োজন, এত কিছু প্রতিযোগিতা, এসবের উদ্দেশ্য নিশ্চয়ই আপনারা জানেন, সঠিক দিন মানুষের কাছে পৌঁছে দেওয়া। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য নেই আমাদের। আর আমরা তো বুঝতেই পারছেন এখানে কাজ করি, যারা আমাদেরকে কাজ করাচ্ছেন তাদেরও কোনো উদ্দেশ্য নেই। যদি বাংলাদেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলের একটা লোক হিদায়ত পায়, সেই হিদায়ত পাওয়ার জন্য সৌদি আরবের কোনো ফায়দা আছে? মনে হয় না যে সৌদি আরবের কোনো লাভ আছে বা সৌদি আরবের কোনো লোকের লাভ আছে। কেবল সঠিক দিন প্রচার করে তারা আল্লাহর কাছে এর বিনিময় চান, প্রতিদান চান। আমরা সেইভাবেই নিয়ে থাকি সঠিক দিন, যে দিন যেখান থেকে প্রচার হয়েছে এবং যে উৎস থেকে দিন সারা বিশ্বে ছড়িয়ে গেছে। আর এই কথাও জানেন যে সেই দিন এককালে ফিরে আসবে এবং গুটিয়ে গুটিয়ে সংকীর্ণ হতে হতে হতে হতে মদিনায় এসে সীমাবদ্ধ হবে। ছড়িয়ে গেছে মদিনা থেকেই, আবার মদিনাতে এসে সাপের মতো, সাপ যেমন গর্ত ছেড়ে বেরিয়ে যায় তারপরে ঘুরে ফিরে আহার করে ফিরে আসে নিজের গর্তে, ঠিক আদিনু লাইয়া আরিজুল আল মাদিনা, মদিনার দিকে ফিরে আসবে, দিন ফিরে আসবে। এখানেই সঠিক দিন এখান থেকে প্রচার হয়েছিল। যদিও বহু বিশ্বের, বহির্বিশ্বের অনেক মানুষ জানে সৌদি আরবের লোকেরা কাফের হয়ে গেছে, তাদের আর দিন নেই। সেখানে দিন এসেছিল, দিন বাইরে চলে গেছে, তাদের পকেটে বগলে দিন ঢুকে গেছে, এখন সৌদি আরব দিন ফাঁকা। এইরকম বহু মানুষ মনে করে, চোখ বন্ধ করে কাফের, এক শ্রেণীর মানুষ আছে চোখ বন্ধ করে হারাম বলে, চোখ বন্ধ করে কাফের বলে। কাফের বলতে বাপের পকেট থেকে পয়সা লাগে না, কাফের বলে দেয়। পয়সা লাগে না, খরচ হয় না বলেই কাফের বলে। কিন্তু সে জানে না, অথবা জানে যে যে অপর মুসলিমকে কাফের বলে সে নিজে কাফের। সে যদি কাফের না হয়, পরকে কাফের বললে নিজেকে কাফের বানানো হয়। এক শ্রেণীর মানুষের মস্তিষ্কে কাফের কাফের কাফের লেগে আছে, অমকেই তো কাফের, অমকেই তো কাফের, আদনা বিষয়ে কাফের, এমন শ্রেণীর মানুষরা নিজেরা কাফের। তো যাই হোক, এখান থেকে সঠিক দিন প্রচার হচ্ছে, এই জিনিসটা অনেক মানুষ সহ্য করতে পারে না, তাদের হাতে ঘা লাগে, তাদের মজাবে বাধা পড়ে, তাদের দিনে ক্ষতি হয়। ওয়াহাবিরা দিন প্রচার করছে, ওয়াহাবিদের দিন মেনে নিতে রাজি না। যদি ওয়াহাবিদের দেশে এসে হজ করতে হয়, তারা ওয়াহাবিদের পেছনে নামাজ পড়ে না, আর নামাজ পড়লে আবার দোহরিয়ে নেয়, দোহরিয়ে নেয়, হোটেলে গিয়ে আবার নামাজ পড়ে নেয়। আল্লাহুম মুস্তাআন। এর থেকে বড় দুঃখের বিষয় আর কি হতে পারে, যে আপনি আপনার ইসলামের প্রাণকেন্দ্রকে ঘৃণা করছেন, তাকে কাফের ভাবছেন। অবশ্য আমি বলছি না যে সৌদি আরবের সমস্ত লোক ফেরেশতা। যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং মজুদ ছিলেন, যখন কোরআন সরাসরি সবকিছুর খবর দিত, জিবরিল এসে নবীকে সতর্ক করতেন, তখনই সব মানুষ ফেরেশতা ছিল? অসম্ভব। তখনই মুনাফিক ছিল, তখনই কাফের ছিল, তখনই সব মানুষ মুসলমান হয়নি। মুসলমান হওয়ার পরও তাদের মধ্যে মুনাফিকই ছিল, মসজিদে এসে মসজিদের ভিতরেও মুনাফিক ছিল, মিম্বরের গোড়াতেও মুনাফিক ছিল। মুনাফিকের অভাব ছিল না তখন যখন কোরআন অবতীর্ণ হত এবং খবর দেওয়া হতো যে অমক লোকেই তমক লোকেই সতর্ক করা হতো মানুষকে, তা সত্ত্বেও সেই যুগ যখন স্বর্ণযুগে, স্বর্ণযুগেও লোহা ছিল, স্বর্ণযুগেও মাটি পরিপূর্ণ লোক ছিল, তখন এই যুগে তো থাকবেই, এই যুগ থাকবেই। সুতরাং সব মানুষ যে ভালো, সব মানুষ যে ফেরেশতা আমরা বলছি না, কিন্তু এদের আলেম ওলামা, এদের যে সঠিক দিন, যাদের মধ্যে দিন আছে, সেই দিনদার লোকদেরকে আপনি দেখুন এবং তাদের মধ্যে সেই আদর্শ দেখে আপনারা দিন শিক্ষা করুন, ইনশাআল্লাহ ঠগা হবে না, ক্ষতি হবে না, কাল কেয়ামতের দিনে পার পাবেন। আর যদি আপনি একজন মানুষকে দেখে সারা দেশের মানুষকে বিচার করেন, এক বাঙালি খারবান দেখে কুল্লু বাঙালি খারবান বলেন, কিংবা এক সৌদিকে খারাপ দেখে কুল্লু সৌদি খারবান বলেন, নিশ্চয়ই এটা বড় অন্যায়, এটা বড় অন্যায়। একটা হাঁড়ির ভাত টিপলে বলে, মেয়েরা বলে হাঁড়ির গোটা ভাতকে টিপতে হয় না, একটা ভাত টিপে দেখলেই গোটা হাঁড়ির ভাত আন্দাজ হয় যে ভাত হয়েছে কিনা, এর সাথে মানুষকে তুলনা করা যাবে? হাঁড়ির ভাত চাল একই, ভাত একই, এক জাল একই, তাপ একই, পানি একই, তার জন্য একটা টিপে দেখলেই সব, মানুষ কিন্তু তা নয়। মানুষ এক একটা মানুষের এক এক রকমের চাল, আর সব চালের ভাত যদি পাঁচ রকম সাত রকম চাল একটা হাঁড়িতে দেওয়া হয় এক হবে, তখন একটা ভাত টিপে দেখলে হবে? মনে করেন একটা বারমাল, একটা বাসমতি, একটা আলো চাল, কত রকমের চাল আছে। কোন চালের ভাত হতে 15 মিনিট সময় লাগে, কোন চাল 40 মিনিট লাগে, তাই না? এবার সব যদি চালগুলো এক হাঁড়িতে দিয়ে একসাথে একটা টিপে দেখেন, যদি বারমালটা টিপে দেখেন, তার আগে বাসমতি কি হয়ে বসে আছে? খমির হয়ে বসে আছে। আর যদি বাসমতিটা টিপে দেখেন, তো বারমাল তখন চাল হয়েই আছে, চাল বা চাওয়াল হয়েই বসে আছে। সুতরাং হাঁড়ির ভাতের সঙ্গে মানুষকে তুলনা করা যায় না, যে একটা মানুষ দেখলেই বাকি মানুষ আন্দাজ করা যায়, হ্যাঁ ও পরিবারের মানুষ কেমন, ও দেশের মানুষ কেমন, ও অঞ্চলের মানুষ কেমন। আমাদের আমরা যে অনেকে আন্দাজ করি, নোয়া খেলে নোয়া খেলে সব একরকম, তারপরে অমক এই অমক জায়গার অমক জায়গার একরকম, না একরকম, এক মানুষ, এক ডিস্ট্রিক্টের মানুষ সবাই সমান হয় না, এক দেশের মানুষ সবাই সমান হয় না। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের মধ্যে এক একটা প্রকৃতি রেখেছেন এবং আল্লাহ তাআলা যাকে যেমন তৌফিক দিয়েছেন সে সেরকম, আমরা এরকম আন্দাজ করতে পারি না। যাই হোক, কথা অন্যদিকে যাচ্ছে, আমাদের আজকে প্রোগ্রাম আসলে এসব কিছুই না, আজকে আমরা কিছু প্রশ্ন উত্তর আছে, তার পুরস্কার আছে, এবং যারা রমজানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন তাদেরও কিছু পুরস্কার আছে। সেই সাথে আজকে আমরা প্রোগ্রাম শুরু করছি, কেউ কি গজল বলবেন? হ্যাঁ জালাল প্রস্তুতি আছে, আসেন গজল বলেন একটি, তারপরে শুরু করছি প্রোগ্রাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আমাদের এবারে রমজানের প্রতিযোগিতায় আমাদের শ্রদ্ধা আব্দুল হামিদ ভাই, আমাদের সম্মানিত আব্দুল হামিদ ভাইয়ের লেখা পুস্তিকা মরণের স্মরণ থেকে আমি কিছু বলি, একটা গজল। তিনি এসে এরকম কথাবার্তা বলে লিখেছেন, মরণকে বরণ করবে না এমন কে আছে, আজ অথবা কাল সকলের সেই জীবনের বাকি ভেজাবে। মানুষ মরণকে স্মরণ না রাখলেও মরণ কোনদিন তা ভুলে না, অচিরেই সঙ্গে নিয়ে যাবে পরপারে চির সুর সাগরে অথবা দুঃখে পাহারে। আসলে মানুষের মন সবচাইতে নিকট, কেমন নিকট, যে মানুষের ঘাট থেকে মাথা যত দূর তার চাইতে নিকট। হযরত ওসমান গনিকে জিজ্ঞেস করা হল, আপনার সামনে দুজন বেহেশতের আগুনই করলে আপনি কুন্দন করেন, অথচ আপনার সামনে যদি কোন কবরে আলাপ আলোচনা করা হয় কিংবা কোন কবরের সামনে আপনি দাঁড়ান, তাহলে আপনি এত বেশি সন্ধান করেন কেন? তিনি বলবেন, আমি আমাদের প্রেরণাবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছি, আখেরাতের মঞ্জুর সময়ের মধ্যে প্রথম ধাপ, প্রথম মঞ্জিল মানুষের কবর। এই কবর যার জন্য সহজ হবে, বাকি ঘাটিগুলি তার জন্য অতি সহজ হয়ে যাবে। আর এই কবর তার জন্য কঠিন হবে, বাকি ঘাটিগুলো তার জন্য অপ্রতিহত আর কঠিন হয়ে দাঁড়াবে। সম্মানিত ভাইরা, আমার যদি একজন সাহাবীর এরকম অবস্থা হয় তাহলে আমরা কোথায়, আমরা কি করতেছি, আমরা কে, আমরা কার মতো? আমাদের আব্দুল আহমেদ ভাই এই জানাজা মরমে সরল পুষতে যাই, যেটা রসুল এখান একজন বাদশাহ নাকি আমরা ওই হাতে নাজির মতো, কার মতো? যারা এই মরমে সরল বইটা করেছেন তারা বুঝতে পেরেছেন যে হাতে মারি কে আর বাদশাহ কে। তা আমাদের অবস্থা বাদশাহ না হাতে মারি? তো ভাই আমি বেশি কথা বাড়াবো না, আমি তিনার লেখা দুটো গজল আমি আপনাদের সামনে পরিবেশন করতে চাচ্ছি। কিনা পুস্তিকা জানাজার দর্পণ, একটা জানাজার দর্পণে তিনি একটা গজল লিখেছেন যে পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। আর মরণের স্মরণ এই পুস্তিকায় তিনি একটা গজল পেয়েছেন আসল ঘর। আমি এই আসল ঘর এই গজলটা আপনার মাদের সামনে পরিবেশন করতে চাচ্ছি। বাড়ি বাড়ি করো তুমি নিচে তোমার ধারণা, কবর তোমার আসল বাড়ি নাকি তোমার বিছানা, কবর তোমার আসল বাড়ি ও নাকি তোমার বিছানা। যেদিন তোমার ডাক পড়িবেন কবর মাঝে শুইবে, যেদিন তোমার ডাক পড়িবেন কবর মাঝে শুইবে, যোগার কিছু করছ বন্ধু তাহার মাঝে বিষাইতে, যোগার কিছু করছ বন্ধু তাহার মাঝে বিষাইতে। যেদিন তোমার মৃত্যু হবেন গোসল দিবে দুইজনাই, যেদিন তোমার মৃত্যু হবেন গোসল দিবে দুইজনাই, সাদা কাপড় পরাইয়া আতর দিবে মাখাইয়া, সাদা কাপড় পরাইয়া আতর দিবে মাখাইয়া। বাড়ি বাড়ি করো তুমি নিচে তোমার ধারণা, বাড়ি বাড়ি করো তুমি নিচে তোমার ধারণা, কবর তোমার আসল বাড়ি মাটি তোমার বিছানা। বালি কি করে নিবে তোমায় চারজন কাঁধে করিয়া, বালি কি করে নিবে তোমায় চারজন কাঁধে করিয়া, জন্মের মতন দিবে বিদায় দেখবে না খেউ ফিরিয়া, জন্মের মতন দিবে বিদায় দেখবে না খেউ চাইয়া। বাড়ি বাড়ি তুমি নিচে তোমার ধারণা বাড়ি বাড়ি করো তুমি নিচে তোমার ধারণা কবর তোমার আসল বাড়ি ও মাটি তোমার বিছানা কবর তোমার আসল বাড়ি ও মাটি তোমার বিছানা শুকরান শুকরান জাকাল্লাহ খায়। টাইম বেশি নেই, নচেত আরো অনেককে এই সুযোগ দেওয়া যেত। এখন আমাদের অন্যান্য প্রস্তুতি, প্রোগ্রাম শুরু হচ্ছে সাধারণ জ্ঞানের আসর। আপনারা কাছে বসুন, চেহারা দেখান, তাহলে অংশগ্রহণ করতে পারবেন, এক একটা পুরস্কার নিতে পারবেন। আপনারা যারা আড়ালে আছেন সামনে আসুন, আগে আসুন, আগে আসুন, আগে আসুন, ওই তারটা যেন টান না পড়ে, তারে টান না পড়ে। আপনারা আগে আসুন একটু কষ্ট করে। আমি প্রশ্ন বলব, প্রশ্নের উত্তর যার কাছে আছে যিনি হাত দিতে পারবেন তিনি হাত তুলবেন, মুখে বলবেন না, হাত তুলবেন। যজন হাত তুলবেন তারা নম্বর খেয়াল রাখবেন, কত নিজে নিজে নম্বর খেয়াল রাখুন। আমি নম্বর নোট করব, লটারি করব, তারপরে যার নাম আসবে তিনি উত্তর দেবেন। বুঝতে পারছেন, দেরি হবে, সুতরাং আমাদের তাড়াতাড়ি করতে হবে। প্রথম প্রশ্ন, রোজা ইসলামের কয় নম্বর ফরজ? হাত তুলুন আগে, রোজা ইসলামের কয় নম্বর ফরজ? হ্যাঁ, নম্বর বলুন, কত নম্বর, নম্বর কত? হ্যাঁ, একশো একত্রিশ। কত নম্বর? তিরিশ, চুয়ান্ন, একশো বত্রিশ। টাইম লাগবে প্রচুর, একজনকে ধরলে মুশকিল, কাকে ধরবো, কাকে বলব? বাস বাস, এই কোটার মধ্যে খা। হ্যাঁ, একটি একটা করবে, তুমি করো, তুমি। হ্যাঁ, একটা নম্বর বলবো, খালাস, ঠিক আছে, আমি নম্বর বলছি তাহলে। হ্যাঁ, আচ্ছা, ষাট নম্বর, ষাট নম্বর আছে কেউ? ঠিক আছে, তার মুস্ত হয়ে বলুন, রোজা কয় নম্বরের রোকন? কালেমা, তারপর নামাজ, জাকাত, আপনি কি বলছেন? চার নম্বর, কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। জাকাত হচ্ছে পাঁচ নম্বর রুকন। দেখছেন মানুষ কতবার বলছি জিনিসটা, কিন্তু বলছি দেশের মুখস্থ ভুলে যান, কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত এটা ভুলে যান। কালেমা, নামাজ, জাকাত, রোজা, হজ, ক নম্বর হল? চার নম্বর। মাবরুক আছেন, মাবরুক। লা ইলাহা ইল্লাল্লাহ, মাবরুক ভাই। দেশের ওই মুখস্থটা ভুলে যান, কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত এটা ভুলে যান। কালেমা, নামাজ, রোজা, কালেমা, নামাজ, জাকাত, রোজা, হজ, ওকে। নম্বর দুই, গায়ের মাহরাম কাকে বলে? গায়ের মাহরাম বেগানা পুরুষ বা নারী, গায়ের মাহরাম বা বেগানা কাকে বলে? হাত তোলে লাগে। ও, নম্বর দু, নম্বর, নম্বর পঁয়ত্রিশ, পঁয়ত্রিশ নাই কেউ? চল্লিশ, নাই? পঁয়ষট্টি, নেয় 55, কি ব্যাপার 80? হ্যাঁ বলুন, গায়েব মাহরম কাকে বলে? ব্যাস আর একটু ভেবে বলুন, যার সাথে বিবাহ দেওয়া হারাম, তাই তো? সে হচ্ছে গায়েব মাহরম। যার সাথে বিবাহ দেওয়া হারাম তার সে হচ্ছে মাহরম, গায়েব মাহরম না, উল্টো হয়ে গেল। উল্টো হলো না, গায়েব মাহরম বেগানা কাকে বলে? হলো না, আর কেউ নেই বলার মতো? হ্যাঁ বলুন। যার সাথে বিয়ে দেওয়া যায় বললেই হয়ে যাবে নাকি আরো কিছু বলতে হবে? হ্যাঁ আপনি কি বলছেন? একই বললেন, উনি তো বললেন যে যার সঙ্গে বিয়ে করা যাবে, ঠিক কিনা? সে হচ্ছে আর একটু বাড়িয়ে বলতে হবে, একে বলতে পারবেন? হ্যাঁ সে হলো মাহরাম, তো এই কথা হবে। হ্যাঁ যে কোন, হ্যাঁ হ্যাঁ বাসা কি বলছে বলুন? যে কোনো সময়ে। ওকে আসেন মাবরুক। ব্যাস সালাম। রমজান মাসে যে মুখের গন্ধ হয় সেই গন্ধটা আল্লাহর কাছে কেমন প্রিয়? নম্বর 70, হাত তোলা দরকার নেই, নম্বর 70। আপনি কেমন লাগে বলুন গন্ধটা? হ্যাঁ কিন্তু আল্লাহর কাছে সেই দুর্গন্ধটা কি লাগে? কি কি সে সুগন্ধটার নাম কি? হ্যাঁ হ্যাঁ বলুন বলুন বলুন, হয়ে গেছে হয়ে গেছে। হ্যাঁ চলে আসেন, মাবরুক মাবরুক মাবরুক। মিসকে আম্বার বা কস্তুরি ওইগুলি চলুক, ওইগুলি চলুক, যে কোনো একটা দাও। মাবরুক রমজান মাসে যদি কেউ ওমরা করে তাহলে কি সওয়াব? নম্বর 61, বসুন হাত তুলতে হবে না, 61। আপনার নাকি 61 নম্বর? তাহলে বসুন, 61 নম্বর নেই 51। হ্যাঁ বলুন। নবী সাহেব তো ওমরা করতে পারবেন কোথায় এখন? হ্যাঁ হজ করা মাবরুক, ইয়া আল্লাহ। রমজানের শেষ দশক এসে গেলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটে কাজ করতেন, সেই তিনটে কাজ কি কি? নম্বর 41 নাই, নম্বর 31, 21, 11, নম্বর 1, নম্বর 2। হ্যাঁ নম্বরগুলো বিলি হয়নি তো, আসলে নম্বর আছে এখনো, লোক হয়নি তো আজকে। নম্বর 12, 22, 32, 42, 52, 62। কি এইভাবে সময় নষ্ট হচ্ছে? হ্যাঁ 100 উপরে তো বিলি হয়নি, 100, 102, 112, 122। হ্যাঁ বলুন দেখি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শেষ দশকে তিনটে কাজ করতেন কি কি? এতে কাপটা না, এতে কাপটা ওই ওড়ির মধ্যে ঢুকে আছে, কোমর বেঁধে নিতেন। ব্যাস তারপর কোমর বেঁধে নিতেন, মধ্যেই সবকিছু আছে, ইবাদত এতে কাপ নামাজ পড়া সবকিছুই। আর কি করতেন? হলো কিয়াম বলছি তোর মধ্যেই আছে, কোমর বেঁধে নেওয়ার মধ্যেই কিয়াম আছে, আরো দুটো কাজ আছে করতেন। বলতে পারবেন না? হ্যাঁ না না হলো না। আচ্ছা বলুন দেখি কি করতে। এক নম্বর সারা রাত জাগতেন, নম্বর দুই পরিবারকে জাগাতেন, বাসা বাকি আপনি যেটা বললেন ওইটা, তাই না? আর ওই যেটা বললেন ওইটা না অন্য কিছু? এই আল মবরুক আসেন, আসেন মবরুক। রোজাদারের জন্য আল্লাহ তাআলা একটা খাস জান্নাত রেখেছেন, সেই জান্নাতের নাম কি? নম্বর পাঁচ, নম্বর পাঁচ, পাঁচ আছে কেউ? নম্বর পনেরো নেই, পঁচিশ, পঁয়ত্রিশ, নম্বর নিজের নম্বর হলেই হাত তুলবেন, পঁয়তাল্লিশ, পঞ্চান্ন, বলুন মবরুক আছেন। আপনার নম্বর পঞ্চান্ন? হ্যাঁ পঁয়তাল্লিশ, দেখেন গড়বড় করে দিন না। না আমি যে নম্বরগুলো বলছি যে তার নম্বর মিলে যায় সে হাত তুলবে, কি করবো এখন উপায় নেই। এখন এখন এখন এখন যে আপনাকে ধরি তখন ও বলবে দেখো চেনা হলে। হ্যাঁ চলুক চলুক, বেশি বেশি টাইম নেব না, শেষ করে দেব। হ্যাঁ সবাই জানে কিন্তু নম্বরই গড়বড় হয়ে যাচ্ছে, অধিকাংশ জানে, এগুলো তো সহজ প্রশ্ন সব। কাবলাল জুমা সুন্নাতে মুয়াক্কাদা করাকাত, কাবলাল জুমা সুন্নাতে মুয়াক্কাদা করাকাত। নম্বর তিন, তেরো, তেইশ, তেত্রিশ, তেতাল্লিশ, এই তিন তিন যাদের নম্বর আছে মনে রাখবেন, তেতাল্লিশ, তিপান্ন, তেষট্টি, তিয়াত্তর, তিরাশি, তিয়াত্তর, হ্যাঁ কাবলাল জুমা উঠতে হবে না, বসুন বলুন। কাবলাল জুমা সুন্নাতে মুয়াক্কাদা করাকাত, আপনার একমত? তাহলে হল না, তিয়াত্তর, তারপরে তিরাশি, তিরাশি, তিরাশি, আপনার তিরাশি করাকাত কোন সংখ্যা নেই। মবরুক আসেন, আসেন, আসেন, আসেন, বসছেন কেন? আসেন, সুন্নতে মুয়াক্কাদা কোন সংখ্যা নেই, সুন্নতে মুয়াক্কাদাই নেই, আপনি গিয়ে জুমার দিয়ে যত পড়তে পারেন, বুঝতে পারলেন? কোন জুমায় দু রাকাত, কোন জুমায় চার রাকাত, কোন জুমায় যাই হোক। দশটা ঘোড়ায় কটা ঘোড়া জাকাত, দশটা ঘোড়া থাকলে কত জাকাত লাগবে? নম্বর চারের বারে, চার, চোদ্দ, চব্বিশ, চৌত্রিশ, চুয়াল্লিশ, চুয়ান্ন, চৌষট্টি, চুয়াত্তর, চুয়াত্তর, চুয়ান্ন, বলেন ওঠেন। হ্যাঁ দশটা ঘোড়ায় কত জাকাত লাগবে? হ্যাঁ একটা ঘোড়া লাগবে, সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ না আন্দাজে বলেন না, যদি জানা থাকে তাহলে বলেন, না হয় একটা বলে দিলেই হলো, তা না আন্দাজে বলেন না, আন্দাজে বলা খারাপ। হ্যাঁ বসেন, আপনি আন্দাজে বলছেন, ব্যাস বসেন বসেন। চৌষট্টি, চুয়াত্তর, চুরাশি, চুরানব্বই নেই, একশো চার, একশো চোদ্দ, একশো চব্বিশ, একশো চৌত্রিশ নেই, একশো চৌত্রিশ বোধহয় মহিলাদের দিকে আছে, যাই হোক হলো না তাহলে কেউ। আচ্ছা কে বলতে পারবেন, হাত তোলেন দেখো তো, একজন তাকে বলতো শহীদ। হ্যাঁ মবরুক আছেন, ঘোড়াতে জাকাত নেই ভাই, ঘোড়াতে কোনো জাকাত নেই, একশোটা হলো জাকাত নেই, ব্যাস মবরুক, বারাকাল্লাহ ফিক। নামাজ পড়ার সময়ে যখন তাশাহুদে বসবেন আত্তাহিয়াত পড়বেন, আঙুল খাড়া রাখবেন, ঠিক আছে? তখন আপনার চোখের দৃষ্টি কোথায় থাকবে? নম্বর পাঁচ, পনের পাঁচ, হ্যাঁ বলুন, দৃষ্টি কোথায় থাকবে? আছেন মবরুক, ইয়াল্লাহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দীর্ঘ শেষ কথা বলি, খোদবা চলছে এই সময় যদি আপনি মসজিদে আসেন মবরুক, তাহলে আপনার কি করা উচিত? খোদবা চলছে, জুমার দিনে খোদবা চলছে, মসজিদে এলে আপনার কি করা উচিত? পাঁচ, পনেরো, পঁচিশ, পঁয়ত্রিশ, তাড়াতাড়ি নজরে নম্বর মনে রাখবেন, পঁয়তাল্লিশ, পঞ্চান্ন, ও হয়ে গেছে একবার, ঠিক আছে আপনি থাকেন, পঁয়ষট্টি, পঁচাত্তর, পঁচাত্তর, হ্যাঁ বলুন কি করবেন? মনে করুন খোদবা চলছে, বসে পড়া উচিত, মানে আপনি মসজিদ থেকে বাইরে এলেন চুপ করে বসে যাবেন, দাঁড়ান দাঁড়ান একটু বলতে দেন, হ্যাঁ ফরিদ ভাই আপনি কি করেন বলেন? খোদবা শুরু হয়ে গেছে আপনার দেরি হলো, হ্যাঁ হ্যাঁ খোদবা চলছে, ইমাম খোদবা দিচ্ছে, এখন আপনি এলেন মসজিদে ঢুকলেন, তারপরে আপনি কি করবেন? বলুন দু রাকাত নামাজ পড়বেন, শিওর যে আগে যে একটু বললেন বসে যাবেন, আসেন আসেন, দু রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে বসে যাবেন, হালকা করে পড়তে হবে, হ্যাঁ যাচ্ছি এক রাত যাচ্ছি, হ্যাঁ কোন ফরজ নামাজ যে নামাজের সময় চলে গেলে তার কাজা করা হয় না? নম্বর ছয়, ষোলো, ছাব্বিশ, ছয় কে বেশ একশো ছয় আসছি, ছাব্বিশ নেই, ছত্রিশ, ছেচল্লিশ, ছাপান্ন, ছেষট্টি, ছিয়াত্তর, ছিয়াশি, ছিয়ানব্বই, একশো ছয়, হ্যাঁ বলুন কি প্রশ্নটা বুঝতে পেরেছেন? মমতাজ, মবরুক মবরুক মবরুক, উত্তর বুঝতে পারলেন? কোন নামাজ? মমতাজ আছেন, মবরুক, নামাজ পড়ার সময় চোখ বুঝে নামাজ পড়া ভালো না চোখ খুলে নামাজ পড়া ভালো, কেন? নম্বর সাত, সাত, সতেরো, সাতাশ, তোমার নম্বর আছে সাত, কত নম্বর? সাত নম্বর, আচ্ছা ঠিক আছে বাপ বলো দেখ, হ্যাঁ বলুন, নামাজ পড়ার সময়ে চোখ খুলে রেখে নামাজ পড়া ভালো না চোখ বন্ধ রেখে নামাজ পড়া ভালো, কেন? এই হল কথা, সুন্নাত হল চোখ, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দৃষ্টি কোথায় থাকবে? সিজদার জায়গায়, কেবল তাশাহুদের সময়, হ্যাঁ মাবরুক, মাবরুক মাবরুক, এবারে বলুন কত ফসল হলে, কত পরিমাণ ফসল হলে যাকাত বা ওসর ফরজ? নম্বর আট, এ ও সাতটা পূর্ণ হয়নি, সাত, সতেরো, সাতাশ, সাঁত্রিশ, সাতচল্লিশ, সাতান্ন, সাতষট্টি, সাতাত্তর, সাতাশি, সাতাত্তর আপনি পেয়েছেন না, বেশ তাহলে মালেশ, সাতাশি, সাতানব্বই, সাতানব্বই, হ্যাঁ বলুন সাতাশি, ঠিক আছে বলুন, প্রশ্নটা হচ্ছে আপনার কত ফসল হলে, কত ধান হলে তাতে ওসর ফরজ যাকাত ফরজ, কত গম হলে আপনার ওসর ফরজ যাকাত ফরজ, কত কেজি বা কত কেজিতে বলতে হবে? সাড়ে সাতশো মন, তো আপনি বলে দিলেন সাড়ে সাতশো মন মানে কত হয় জানেন? সাড়ে সাতশো গণিতে চল্লিশ কেজি, তাই না? চল্লিশ কেজিতে মন তো আল্লাহ, তাহলে তো কারো দেখাতে পারা যাবে না, আপনার নম্বর নেই, নম্বর নেননি, নম্বর নেন, নম্বর নিয়ে আসেন, যারা নম্বর নেননি নম্বর নেন, সবারই নম্বর আসবে ইনশাআল্লাহ। ব্যাস এমন কোন দোয়া আছে যে দোয়া যদি মানুষ রাগান্বিত অবস্থায় পড়ে, রাগ হয়ে গেছে, খুব রাগ হয়েছে, রাগান্বিত অবস্থায় সেই দোয়াটা পড়লে তার রাগ পানি হয়ে যায়। নম্বর সাত কদ্দুর গেলাম, সাতানব্বই, একশো সাত, একশো সতেরো, একশো সাতাশ, একশো একশো সতেরো, বলতে পারবে দোয়াটা কি? না। আপনার কত নম্বর? ওর একশো সাত বলে। হ্যাঁ, কি দোয়া বলেন তো? মবরুক আসেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কারণ রাগ হলো শয়তানের পক্ষ থেকে। মবরুক, তা আগে বলতে হবে, হাত তুলতে হবে তো, আমি কি করব? তাই বললে হয়? আমি আসলে সাত সতেরো পার হয়ে যাচ্ছি, তখন তো হাত তুলবেন ছেড়ে। হ্যাঁ, একশো যাচ্ছি যাচ্ছি, আর বেশি দেরি নেই। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মোমেন যে কোরআন তেলাওয়াত করে, কোরআন বেশি বেশি পড়ে, কোরআন তেলাওয়াতকারী মোমেনের একটা উদাহরণ দিয়েছেন, যে কোরআন পড়ে এবং সে মোমেন, সেই উদাহরণটা কি? একটা ফলের মতো, সেই ফলটার নাম বলতে পারবেন? নম্বর আট, আঠারো, হ্যাঁ, আটাশ, আটাশ, আটত্রিশ, আটত্রিশ, বলতে পারেন ফলটার নাম? কারো জানা আছে? যা জানা আছে হাত তুলবেন। হ্যাঁ, আর কেউ নেই? হ্যাঁ বলুন, মমতাজ আছেন, মবরুক, আপনি পাননি তো? ব্যাস ঠিক আছে, বাতাবি লেবু। যে মোনাফেক কোরআন পড়ে, সেই মোনাফেকের উদাহরণ কি? যে মোনাফেক কোরআন পড়ে সেই মোনাফেক এর উদাহরণ কি? আবার আট থেকে শুরু করছি, আট, আঠারো, আটাশ, আটত্রিশ, আটচল্লিশ, নাকি কঠিন হয়ে গেল প্রশ্নটা? কঠিন হয়ে গেল। খেজুরের মতো কি বলে? মুনাফেক, মুনাফেক, মুনাফেক হচ্ছে, মুনাফেক যে মুনাফেক কোরআন পড়ে সে তার উদাহরণ হচ্ছে হানজালা ফল। মরুভূমিতে যান, দেখবেন এই ছোট ছোট আলু এর মতো পড়ে আছে, গোল গোল, হানজালা ফল, যেটা খুলে ঝাল লাগে, বুঝতে পারলেন? আর এমন মোমেন, যে মোমেন কি বলে কোরআন পড়ে না, সে হচ্ছে খেজুরের মতো। যাই হোক, কোন এমন কাজ আছে যে কাজ বারো বছর একটা না করলে জান্নাত ওয়াজেব হয়ে যায়? নম্বর নয় নাকি আটটা ধরবো? আবার আটাশ, আটচল্লিশ গেছিল, আটচল্লিশ বলতে পারবেন? আটত্রিশ বেশ, আপনি বলতে পারবেন কোন এমন কাজ আছে বারো বছর একটা না করলে? আটচল্লিশ, আটান্ন, আপনার কত? একবার পেয়েছেন, যারা পেয়েছেন হাত তুলবেন না কষ্ট করে। আটান্ন, আটষট্টি, আটষট্টি, আটাত্তর, অষ্টআশি, আটানব্বই, একশো আট, একশো আঠারো, একশো আঠাশ, একশো আটত্রিশ, একশো আটচল্লিশ, পারবেন না? আচ্ছা বেশ, যাচ্ছি যাচ্ছি, নয়, নয় থেকে শুরু করি আবার, নয়, নয় নম্বর নেই, একশো উনিশ, একশো উনিশ বলছি, শুধু উনিশ, উনিশ, উনত্রিশ, উনচল্লিশ, উনপঞ্চাশ, উনষাট, উনসত্তর, উনসত্তর, মবরুক আছেন, মবরুক। আজানের কাজ, আজান যে দেবে একটা না বারো বছর এখলাসের সাথে, ইনশাআল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, মবরুক। আর তিনটে আছে, ওই সামনে আছে তো, ওটা ওটা তো, হ্যাঁ, ওটা বটে। ব্যাস এক নবী আসবেন, বলেই দিলাম তাহলে, হ্যাঁ, এক নবী আসবেন বলে, সেই নবীর নাম কি? নম্বর দশ, নম্বর দশ, বিশ, তিরিশ, চল্লিশ, পঞ্চাশ, দশ দিয়ে শুরু করলাম, আপনার কত নম্বর? চলবে গেল, আবার বলছি নয় দিয়ে, ঠিক আছে ঠিক আছে, আসছে আসছে। হ্যাঁ, এক বাকি আছে। হ্যাঁ, ঈসা আলাইহিসসালাম কত নম্বর আপনার? আসেন আসেন মাবরুক, আসেন, বেশ, নয়টা বাকি আছে, নয়টা, আর একটাও বাকি আছে, যাচ্ছি, এখন আছে অনেক। সুদ খাওয়ার প্রায় ৭৩ রকম পাপ আছে, সব থেকে ছোট পাপ কি রকম? নম্বর নয় শুরু করলাম, নয় কত কিছু, নয় ৬৯, হ্যাঁ ৬৯, তারপরে ৭৯, ৭৯, হ্যাঁ কি বলেন? আউযুবিল্লাহি মিন যালিক, আসেন মাবরুক। হ্যাঁ, কোন কোন ব্যক্তির উপরে নামাজ মাফ, কোন ব্যক্তির নামাজ যায়, কি বলে, নামাজ নেই, কোন ব্যক্তির নামাজ পড়া মাফ? কত বলে নম্বর? ৭৯, ৯৯, হ্যাঁ, কোন কোন ব্যক্তির বলেন? মহিলা, খালাস, মাবরুক মাবরুক। এবার বাকি থাকলো এক, না নয় কো বাকি আছেন আরো? মুসা আলাইহিসসালাম বিয়ে করেছিলেন, তার মোহর কত ছিল? মুসা আলাইহিসসালাম বিয়ে করেছিলেন, তার মোহর কত ছিল? ১০৯, ১১৯, ১২৯, ১৩৯ নেই। আচ্ছা, দশটা কত দূরে গেছিল? দশটা কত দূরে গেছিল? ৫০, ৬০, ৭০, ৮০, হ্যাঁ আপনি পেয়েছেন একবার, পাননি? ৮০ নম্বর আপনার। হ্যাঁ বলুন, কি মুসা আলাইহিসসালাম মোহর কি ছিল? ৮ বছর, মাশাআল্লাহ, মাবরুক, আসেন। দেখছেন, মুসা নবীর মোহরের খবর রেখেছি, আপনার মোহর কত ছিল? নগদ শোধ করেছেন না এখনো বাকি আছে, নাকি পায়ে ধরে মাপ চেয়ে নিয়েছেন? মাবরুক মাবরুক, মাশাআল্লাহ। ফাতেমী মোহর, ফাতেমার মোহর কি ছিল? মা ফাতেমার মোহর কি ছিল? নম্বর ৮৯, ৯১, ১০০, নেই, ১১০, আপনি পেয়েছেন? ও আচ্ছা ঠিক আছে, আরো বলেন। ফাতেমী মোহর, মা ফাতেমার মোহর কি ছিল? হ্যাঁ না, এটা তো জাকাতের কথা চলে গেল, জাকাতের কথা গেল, এটা বসেন, হলো না? ১১০, নেই, ১২০, বলতে পারবেন? হ্যাঁ কি বললেন আগে, আগে কি বলেন, আগে কি বলেন? বাস খালাস, মমতাজ, মাবরুক। একটি লৌহ বর্ম, ওই যে গায়ে লোহার জামা, এই ছিল মা ফাতেমার মোহর, মাবরুক। আর আছে নাকি? শেষ হয়ে গেল? আচ্ছা, মহিলাদের জন্য, যেহেতু মহিলারা এতে অংশগ্রহণ করতে পারছে না, তাই মহিলাদের জন্য এই কে আসবে, কে আছে, এটা এসো, তাসফিয়া, তাসফিয়া নাকি নামের, ইমা আছে তো, ইমা এসো, একটা রঙিন কাগজ তোলো, রঙিন, একটা দাও, একটা দাও, বাস যাও বসো, তুমি একটা তোলো। কি নাম তোমার? ইয়াসমিন, মাশাআল্লাহ, সাবিনা ইয়াসমিন। হ্যাঁ যাও বসো যাও। মহিলাদের মধ্যে 162 147 নম্বর আছে কি না? ওকে এবারে আমাদের নিয়মিত যারা দর্শে আসেন তাদেরকে একটা সামান্য পুরস্কার, কিন্তু অসামান্য, সে পুরস্কার কিন্তু অসামান্য, সামান্য নয়, সেটা হচ্ছে মাস